বলছি আমার ছোটবেলার জীবন কাহিনী আর কি, যে আমি বহরমপুরেই মানুষ এবং বহরমপুরেই আমার জন্ম, বহরমপুরেই বর্তমানে থাকি। তো ছোটবেলার কিছু জীবন কাহিনী নিয়ে আমার এই কথাটা তুলে ধরা আর কি। তো কোন স্কুলে আমি লক্ষ্মীপুর চোরাপাড়া স্কুলে পড়তাম ছোটবেলাতেই। খুব স্বপ্ন ছিল যে ভালো মতোই পড়ালেখা করব, কিন্তু অর্থনৈতিক বা সমস্যায় ছোটবেলাতেই বাবা মারা যায়, এই কারণে আমার পড়াশোনা আর কি হয়নি। তো মা ছিল বাসাতে, নানি ছিল, নানা ছিল, নানার বাসাতে আমি বড় হয়েছি আর কি। তো ওইভাবে আমি পড়াশোনা তাও টুকটাক চালিয়ে গেছি ওই সিস্টেমেই, বাসা থেকে মা বা বাবা তো নাই, নানি নানারাই পড়াশোনা করাতো হালকা পাতলা, এইভাবেই জীবনযাপন আর কি। তারপরে দেখা গেল যে আমি 2 পর্যন্ত পড়ালেখা করেছি আর কি। করার পরে যখন সমস্যা, যেহেতু বাবা নাই মানে তো অনেক সমস্যা, তো তারপরও পড়ালেখা টুকটাক চালানোর পরে 2 পর্যন্ত পড়াশোনা করেছি। করার পরে যখন আর দেখলাম যে হলো না, অর্থনৈতিক সমস্যা, তারপরে আস্তে আস্তে পড়ালেখা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা পাতলা কাজকাম করতাম পাশাপাশি, ঘোরাফেরা এগুলো তো ছোট মানুষের হয়ই। তারপরে হালকা পাতলা কাজ কাজের পাশাপাশি আমি ঘুরতে পছন্দ করতাম এবং খেলাধুলাতে খুব মনোযোগী ছিলাম, খেলাধুলাও সুন্দর করতাম, কিন্তু যেহেতু বাসাতে বাবা নাই এই কারণে কাজের উপরে বেশি মনোযোগী হতে হয়েছিল আর কি। তো ওই পাশাপাশি খেলাধুলা এবং কাজ করতাম, কাজেও মন বসতো না যেহেতু ছোট মানুষ, তারপরেও কাজ করেছি। তো এখন অনেক দিনে কাজকাম করার পরে এখন আর তো ওই ছোট নাই, এখন বড় হয়েছে, নিজেই ব্যবসা বাণিজ্য করি হালকা পাতলা, এইভাবেই জীবনযাপন হচ্ছে। আমরা 2 ভাই, বন্টন নাই দুইজনে, বড়টা কাজ করে থায়ের, আর আমি পাশাপাশি ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি যখন যেটা ভাল লাগে, যেমন কাঁচামালের ব্যবসা করি বা দেখা গেল সিজনিয়াল যেসব ব্যবসাগুলো ওগুলো করি। তারপরে দেখা গেল যে আমার তো এখনও অনেক খেলাধুলাতে পছন্দ বা মনোযোগী, কিন্তু অর্থনৈতিকভাবে হয় না। যেমন এই যে রাজশাহীতে থাকি, রাজশাহীতে তো অনেক, আমাদের তো শিল্প কোনো কারখানা নাই, তারপরেও নিজেকে ব্যবসা বাণিজ্য করতে হয়, আর রাজশাহীতে তো ভালো ভালো জায়গা আছে বা ঘুরতেও অনেক পছন্দ করি। এই কাজের পাশাপাশি তো আর হয় না এরকম ঘোরাফেরা বা এই সেই, এখন এইভাবে জীবনযাপন চলছে। বাসাতে মা নানা নানি এদেরকে নিয়ে থাকি, এইভাবেই চলছে আর কি। দাদার বাসা রাজশাহীতে, আমার ভিটা মাটি সব এখানেই, নানার বাসাও এখানে, বাইরে কেউ নাই, সব এখানে। আমাদের সব জন্মস্থান, বাপ দাদা সবাই শুরু থেকে এখানেই আমরা থাকি আর কি। ছোটবেলাতে তো বন্ধু বান্ধবের সাথে, ছোটবেলার যারা বন্ধু তাদের সাথে হ্যাঁ, বিভিন্ন রকম খেলাধুলা হইতো ছোটবেলাতে তো বন্ধু বান্ধব অনেক ছিল, আমার 3 থেকে 4টা বন্ধু ছিল ছোটবেলায়। আমরা খুব ফুটবল খেলতাম, ফুটবল খেলতে খেলতে এক পর্যায়ে দেখা গেল আমার পায়েও শুদ্ধ আমার একটা আঙ্গুলো ভাঙা আছে, আমি ফুটবল খেলতে যাই, মানে খুবই আমি হচ্ছে আর কি ইন্টারেস্টিং ছিলাম ফুটবলের উপরে। তো মানে এমনি অর্থনৈতিকভাবে তো সমস্যা, এই কারণে কোনো দিকেই মনোযোগী হতে পারিনি। বাইরে থেকে লোকজন এসেও আমার ফুটবল খেলা দেখে অনেক মানুষ পছন্দ করেছে, আমাকে বাইরে শুদ্ধ নিয়ে যাওয়ার কথাও বলেছে খেলার জন্য বা এই সেই, কিন্তু আমি রাজশাহী থেকে আর কি কোথাও যাইতে পারিনি, যেহেতু আমার বাবা নাই, ছোটো থেকে অর্থনৈতিকভাবে সমস্যা, সেই কারণে বাইরে কোথাও ফুটবল খেলতে বা খেলাধুলা। এখনও বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, শুক্রবার হলেই বলে যে চল এই দেখা গেল মহিলা কমপ্লেক্স মাঠে খেলতে যাব বা ক্যাম্পাস মাঠে খেলতে যাব, ওই স্মৃতিগুলো এখনও আছে। যা এখনও মাঝে মাঝে সময় পেলে শুক্রবার করে যাই, আমরা যেমন আমাদের এখানে মহিলা কমপ্লেক্স মাঠ আছে, এটা অনেক বড়, এখানে খেলতে যাই, বা দেখা গেল ক্যাম্পাস মাঠও অনেক বড়, ক্যাম্পাস মাঠেও খেলাধুলা করতে যাই। তারপরে এই যে শীতের সময় আমাদের এখানে ব্যাডমিন্টন খেলা হয়, আমরা নিজেরাই পিচ করি বা কোর্ট করে খেলাধুলা করি, বন্ধু বান্ধবদের সাথে এখনও দেখা হয়। আগে যেমন আমরা টুর্নামেন্ট খেলতাম বা এ খেলতাম, ওগুলো খেলাধুলা, কিন্তু ওই সব দিনগুলো তো আর নাই। এখন এই যে করোনা মহামারীতে যেই সমস্যাগুলো হইলো, যেমন আমরা বাসা থেকে বের হতে পারতাম না, যাই হোক রাজশাহী খুব একটা তো খারাপ জায়গা না খেলাধুলা, বা যেমন ঢাকা শহরের মানুষরা তো ঠিক মতো বাসা থেকে বেরই হতে পারে না, সেই দৃষ্টিতে আমরা রাজশাহীর মানে অনেক সুখে বা শান্তিতে জীবনযাপন করতে পারি। কিন্তু তারপরে করোনা মহামারীতে যে 2টা বছর মানে আমাদেরকে যে সিস্টেমে মানে বিপদে ফেললো, আর আমরা তো চাকরি বাকরি করি না, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের তো খুব মানে অর্থনৈতিক ভাবে মানে যেহেতু বাবা নাই মাথার উপরে মানে তো অনেক সমস্যা, লকডাউন ছিল, লকডাউন ঠিক ছিল, মতো কাজ কাম ঠিক মতো করতে পারতাম না, ব্যবসা করতে পারতাম না, বাসা থেকে বাইরে বাইরে হতে পারতাম না, তো অনেক সমস্যার উপরেও জীবনযাপন এইভাবে চলে, খেলাধুলা করতে পারি না। আর যে পরিস্থিতি দেখা গেল যে সারাদিনে যদি ব্যবসা করে 500 টাকা ইনকাম করি, তো দেখা যায় যে বাজার হাট করতে লেগে 200-300 টাকা শেষ। তারপরে তো মানুষের অসুখ বিসুখ এগুলো তো আছে, আর এইভাবে চলা তো মানে ঠিকভাবে চলাই যাচ্ছে না। জিনিসপাতি যেমন 1 কেজি তেল কিনতে গেলে 200 টাকা শেষ, 1 কেজি তেল দেখা গেলে 1 সপ্তাহ যাবে, 1 কেজি চাউলের দাম 50 টাকা। তো আমাদের মতো যেসব নিম্নবিত্ত লোকগুলো আছে বা ফ্যামিলি আছে, এদের তো চলা খুবই মানে সমস্যাতে দাঁড়িয়ে গেছে। যদি আবার মানে মানুষের একটা 5 জনের ফ্যামিলিতে দেখা গেল যে 5টার মধ্যে 2টা কাজের লোক থাকে, তাহলে তো ভালো হয়, কিন্তু দেখা গেল যে আমি ইনকাম একজনের উপরেই চাপটা পড়ে যায়। আর যেহেতু যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেখা যায় যে বেঁচে থাকাই মানে অনেক কষ্টকর হয়ে যায়। এখন শহরে থাকি আমরা রাজশাহীতে, এই বহরমপুর মোড়ে থাকার পরেও দেখা যায় যে একটা রুম ভাড়া নিতে গেলে 3 থেকে 4 হাজার টাকা ভাড়া। আমাদের নিজের বাসায় থাকি, কিন্তু যারা ভাড়া থাকে তাদের তো সম্ভবই না, অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এই দিক দিয়ে দেখা যায় যে মানে খুবই সমস্যাতে আছি আমরা, খুব যে ভালো অবস্থায় আছি তা না। কারণ করোনার টিকা টিকে নেওয়া হয়েছে, জি, করোনার টিকা ডাবল ডোজই নিয়েছি, এখন অবশ্য ভালো আছি আল্লাহর রহমতে। পরিচিত কারোর মধ্যে করোনা হয়েছিল? জি না, আমাদের পাশাপাশি পাশের বাসায় হয়েছিল অবশ্য। তো করোনাতে তো যে অবস্থা দেখা গেল যে মানে সিমটম থাকলে আর কি যে করোনা হয়েছে বা এই সেই এরকম তো অনেক সমস্যা। মানে তারপরেও চাইছিলাম যে মিলেমিশে থাকি আমরা, কারণ একটা মানুষের অসুখ হইতেই পারে। এখন গরিব মানুষ আমরা, আমরা তো আর বড় লোক না যে দেখা গেল যে তার বাসায় যেতে পারবো না। তারপরেও মানুষ মানা করতো যে তোরা ওই বাসায় থাকিস, ওই বাসাতে তোদের বাসার পাশে দেখা গেল করোনা হয়েছে, যাবি বা সমস্যা হবে, মিশতে মানা করতো, অনেক সমস্যা হয়েছে। তারপরেও আমরা এইভাবে দিন পার করেছি যে যাতে কোনো সমস্যা না হয়। এই সে বিয়ে শাদি করেছি, এই বেশি দিন হয়নি, অল্প কিছুদিন হয়েছে। শ্বশুর বাসা আমচত্তরে, শ্বশুর বাসা ওনারাও খুব একটা বড় লোক না, ওনারা আমার শ্বশুররাও আর কি কৃষি কাজ করে, ওই জমি টমি দেখাশোনা এই সে এগুলোর মধ্যে দিয়েই। যেহেতু গরিব মানুষ আমরা, এই কারণে তো ভালো ফ্যামিলি বা বড় ফ্যামিলিতে বিয়ে শাদি হয়নি। তবে যেরকম কৃষি কাজ করে আমার শ্বশুর শাশুড়িরা, এরা মানে ভালোই মতোই, মানে খারাপ কিছু না। আর আল্লাহর রহমতে ভালো আছি, খারাপ নাই। কিন্তু দেখা গেল যে যে দেশের পরিস্থিতি, এই যে 2 দিন পর পর গ্যাঞ্জাম, ঝগড়া, মারামারি, ফ্যাসাদ, এগুলো থেকে রাজশাহী অনেক সুন্দর আছে। মানে আমরা যে যেভাবে চলাফেরা করি এই দৃষ্টে অনেক সুন্দর আছে রাজশাহী। কারণ অন্যান্য জায়গায় যে ঝামেলা, ফ্যাসাদ, মারামারি, গণ্ডগোল দেখা যায় কি যে যে আওয়ামী লীগ, বিএনপি এদেরকে নিয়ে যেই এরা এরাই মানে মারামারি গণ্ডগোল করে, তারপর আল্লাহর রহমতে রাজশাহী অনেক সুন্দর আছে, এই দিক দিয়ে আমরা খুব শান্তিতে আছি। আরও দেখা গেল রাজশাহীর যেসব আমাদের দেখা গেল যে শিল্প কারখানা না থাকলেও আমরা যে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানে মুক্ত আছি, ধুলা বালি এগুলো থেকে রাজশাহীতে অনেক সুন্দর আছে। অন্যান্য জেলা যেমন দেখা যায় যে নোংরা বালি মানে সমস্যা, ওই দৃষ্টে রাজশাহী অনেক সুন্দর, আমরা গর্বিত। যেমন আমাদের রাজশাহীতে আম হয়, ধরেন সারা বাংলাদেশ বা বিশ্বের মধ্যে হচ্ছে সবচেয়ে মানে নামি দামি আর কি রাজশাহী, ওই ফলের দিক দিয়ে আমের দিক দিয়ে খুবই সুন্দর মানে অবস্থানে আছে আর কি। আম লিচু হয়, যেমন আমাদের এখানে চাউলও হয়, মানে কৃষিকাজ দিক দিয়ে রাজশাহী অনেক সুন্দর। যেমন আম লিচু, তারপরে ধান, গম, চাউল, যত রকম যা হয় সব রাজশাহীতে, শাকসবজির দিক দিয়েও রাজশাহী অনেক সুন্দর। যেমন চিটাগাং, সিলেট, ঢাকা এগুলোতে আমাদের রাজশাহীর ফল ফলারই বেশি যায় সব থেকে। এই দিক দিয়ে আল্লাহর রহমতে মানুষ অন্যান্য জেলাতেও যখন আমরা বেড়াতে যাই, তখন যখনই শোনে যে আমরা রাজশাহীর লোক, আমাদের ভাষা তো আর কি দেখলে মানুষ বুঝতে পারে যে আমি রাজশাহীর ছেলে। তো রাজশাহীর কথা যখনই মানুষ শুনে তখন আদর আপ্যায়ন, এদিক দিয়ে আমরা খুবই আনন্দিত হই যে আমি রাজশাহীর ছেলে হয়ে একটা গর্বিত আর কি। এই দিক দিয়ে হ্যাঁ, রাজশাহী একটা শান্তিপ্রিয় মানে বিভাগ, বা আমরা যে এলাকাতে বাস করি এলাকাটাও খুব সুন্দর, খুব ভালোই লাগে, মানে খারাপ কিছু না। এই দিক দিয়ে খুব ভালো লাগে যে আমি রাজশাহীর ছেলে আর কি। রাজশাহীতে কি খাওয়ার ভালো পাওয়া যায়? স্থানীয় রাজশাহীতে স্থানীয় খাবার বলতে গেলে আপনার ফল ফলারির দিক দিয়ে গেলে বছরান্তর যেমন আম, লিচু এগুলো, তারপরে দেখা গেল যে আপনার যেমন হচ্ছে ভালো ভালো, যে যেমন ঢাকা থেকে যে বিরিয়ানি বিক্রি করে বাজার অঞ্চলে, ঢাকার বিরিয়ানি পাওয়া যায়, তারপরে ভাজা বলেন বা দেখা গেল যে ভাজা পুরো জিনিসও রাজশাহীতে অনেক অনেক অনেক জিনিস পাওয়া যায়। তারপরে রাজশাহীতে যেমন আমাদের যে চাপায়ের কালাই রুটি, তারপরে বট পরোটা, এগুলো তো বিখ্যাত, বট পরোটা, বট কালাই রুটি, এগুলো খুবই সুন্দর। আলু ভর্তা দিয়ে যারা, এই বেগুন ভর্তা দিয়ে যারা বট খায় বা এই সেই, এগুলো দিয়ে, এগুলো খুবই বিখ্যাত এই আর কি। তুমি পার্সোনালি কি খাইতে পছন্দ করো? আমি যেমন এই যে এখন শীতের সময় এখন হচ্ছে বেগুন ভর্তা দিয়ে কালাই রুটি, এটা একটা। তারপরে আমাদের এখানে যেমন সকালবেলাতে খিচুড়ি হয়, তারপরে আলু ভর্তা, এগুলো তো খেতে খুবই পছন্দ করি। দুপুরে ভাত বা এই সেই, এগুলোই ভালো লাগে। শাকসবজি যেমন আমাদের রাজশাহীর যে কোনো সব রকম শাকসবজি এখন শীতের সময় উঠছে, সব রকম শাকসবজি তো আমরা খাই, এগুলোই ভালো লাগে। মাছ মাংসের থেকে আমাদের যেহেতু দেশে উৎপাদন, শাকসবজি তো আমরা খাইতে সব থেকে বেশি ভালোবাসবো যেহেতু আমরা রাজশাহীর ছেলে, এটাই। আবার পদ্মা নদী যেমন আমাদের এখানে আছে, আর পদ্মার ইলিশ আমাদের যেমন উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ভালো ইলিশ হয় পদ্মা ইলিশ, বা যেমন ওই যে ছোটো ছোটো পাবদা মাছ বা এই সেই দেখা যায়, বা দেখা গেল আমরা বেড়াইতে গেলে আমাদের জন্য সবচেয়ে ভালো জায়গায় ওটাই মনে করি পদ্মা নদী, এই সেই, এগুলো খুব ভালো লাগে। শিক্ষানগরী হিসাবে যেমন আমাদের রাজশাহী এখন বিখ্যাত, বা স্কুল কলেজও তো খুব নামি দামি, এই সেই, এগুলো তো ভালো, মেডিকেল কলেজ। তারপরে আমাদের যেমন রাজশাহী মেডিকেলও, রাজশাহীর মধ্যে উত্তরবঙ্গে বা অন্যান্য জায়গাতেও যেমন হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজই সবচেয়ে বড় বা মেডিকেল সবচেয়ে বড়, এই দিক দিয়ে তো খুব ভালো আছে আমরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। হ্যাঁ, রাজশাহী এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। বর্তমান সময়ে খেলাধুলা সম্পর্কে যেটা, খেলাধুলা যেমন এই যে ফুটবল খেলা হচ্ছে এখন, এখন তো আরও আনন্দিত। আমরা সব বন্ধু বান্ধব দেখা গেলে ছোটোবেলায় তো ফুটবল খেলতে খুবই ভালোবাসতাম, তো এই যে যেমন হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ চলে এসছে, তো এটাতে তো আমরা খুবই আনন্দিত। রাত দেখা গেলো 1টা বাজে 12টা বাজে, এই যে যেমন আজকে ব্রাজিলের খেলা আছে, আমরা তো সবাই বন্ধু বান্ধব একসাথে বসে থেকে খেলা দেখি। যতই আমরা আর্জেন্টিনা সাপোর্টার, তারপরেও তো এটা মজা। দেখা গেল যে ব্রাজিলের খেলা হবে, ওরা যদি মানে দেখা গেল যে জিততে পারে, খুব আনন্দ হয়, মজা হয়। যেমন আর্জেন্টিনার খেলা টেলা হলে আমরা সব বন্ধু বান্ধব মিলে দেখা গেল খাওয়া দাওয়ার আয়োজন করি, যেমন ব্রাজিলের খেলা আছে তারপরও ছেলেপেলে আয়োজন করবে খাবার দাবারের। আর ছোটোবেলা থেকে তো এটা আমাদের মানে এই রাজশাহীর ছেলেপেলের যতই যাই হোক যে একত্রিতটা বেশি, দেখা গেল যে একটা অনুষ্ঠান হলো, আমরা সবাই মিলে একসাথে বসে থেকে সেই অনুষ্ঠানটা নিজে থেকেই করার চেষ্টা করি আমরা বন্ধুবান্ধবরাই। একটা খেলা হলো, দেখা গেল যে 10 জন আছে, এই দেখা গেল 50 টাকা 100 টাকা যে যা দিতে পারলো সবাই মিলে দিয়ে দেখা গেল যে একটা ছোটোখাটো আয়োজনের মতো করি আর কি, একটা পিকনিক টাইপসের হতো। যেমন আমরা ছোটোবেলায় কী করতাম, যে দেখা গেল বৃষ্টি টিষ্টি না হলে 2টা 3টা ব্যাঙ ধরে নিয়েছে, মানে মানুষের বাসা থেকে চাউল টাকা যেভাবে হোক তুলে টুলে দেখা গেল যে আমরা বলতাম যে বৃষ্টি হবে বিয়ে দিলে বা এই সেই, এগুলো তো খুবই ঐতিহ্য, আমরা ছোটোবেলাতে এগুলো করেছি। হ্যাঁ, তারপরে দেখা গেল যে 31শে ডিসেম্বরে পিকনিকের জন্য দেখা গেলো আমরা 10টা বন্ধু আছি, চল সবাই বাড়া, আমরা যে বড় বড় যেগুলো ভাই ব্রাদার আছে বা দেখা গেল যে আমাদের এলাকার যেগুলো বড় বড় মেম্বার, চেয়ারম্যান বা কমিশনার, এদের কাছে যাইতাম যে আমাদের পিকনিক করবো, আমাদেরকে একটা আয়োজনের ব্যবস্থা করে দেন, বা এগুলোই তো করতাম। এরকম আনন্দটাই মনে করেন সবচেয়ে বড় বেশি, এই দিক দিয়ে আমরা খুব শান্তিতে আছি। আর রাজশাহী তো অনেক শান্তিপ্রিয় নগর, এই দিক দিয়ে আমরা গর্বিত যে আমরা রাজশাহীর ছেলে, এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর একটা কি যে 5টা বন্ধু এক জায়গায় থাকলে ছোটোবেলার কথা তো অনেক মনে পড়ে, কিন্তু মনে পড়েও তো মানে কোনো উপায় হয় না, কারণ যে অর্থনৈতিক মন্দা অন্যান্য দেশ, যেমন এই যে নতুন একটা গুজব উঠেছে যে দেখা গেল বিশ্বের 49টা যে দুর্ভিক্ষর কথাটা আর কি বলা হচ্ছে, যেরকম বড় বড় আলেম বা বড় বড় নেতা বড় বড় ইয়ারা বলে যে হচ্ছে দুর্ভিক্ষ হবে, তা আমরা কি করবো? আমরা তো একদম নিম্ন শ্রেণীর লোক, আমাদের জন্য তো চলা খুবই দায়। এই জিনিসগুলো যখন আমাদের মনের মধ্যে যায় তখনই তো আমাদের মানে দেখা গেল জানে আর কি পানি থাকে না, যে কি হবে, কি করে খাবো, কি করে চলবো, এটা তো আমাদেরকে মানে খুবই কষ্ট দেয় আর কি, কথাটাই কষ্ট দেয়। তাহলে দুর্ভিক্ষ যদি হয় তাহলে আমরা কি করে চলবো? যেমন আমাদের রাজশাহী শিল্প নগরই না, তারপরেও কিন্তু আমরা আল্লাহর রহমতে অনেক শান্তিতে আছি, এই দিক দিয়ে ভালো লাগে। তোমার হচ্ছে এখন ফ্যামিলি মেম্বার যত, হ্যাঁ উপার্জন আছে, তোমার ইনকাম যা, তোমার কেমন মনে হয় যে আমার এই ইনকাম আছে এর থেকে কত টাকা হইলে মনে হইতো যে না আমার অভাবটা থাকতো না বা কিছু জমাইতে পারতাম? আমার দেখা গেল যে আমি আমি আছি, বড় ভাই আছে, নানা তো বয়স হয়ে গেছে, কাজ কাম করতে পারে না, কিন্তু দুই ভাই দেখা গেল মাস গেলে 10 থেকে 15 হাজার টাকা দুই ভাই ইনকাম করি, কিন্তু এই ইনকামে দেখা গেল খায় দেয়ে চলে ফিরা যায়, কিন্তু দেখা গেল অসুখ বিসুখ এই সেই হলে তো আমাদেরকে ধার দেনা করতে হয়। এখন দেখা গেল 15 হাজার টাকা ইনকাম করি দুই ভাই, কিন্তু 15 হাজার টাকাতে তো চলা মুশকিল, কারণ আমরা ফ্যামিলির মেম্বার আছি 6 জন, তো 6 জন মানুষের যদি ইনকাম দাতা হয় 2 জন, তাইলে তো চলা মুশকিল, এভাবে তো চলা যাবে না। ইলেকট্রিক বিল আছে, গ্যাস হ্যাঁ, বিল এই আছে, এক আগে যেমন ছোটবেলায় দেখেছি যে কারেন্ট বিল দেওয়া লাগতো দেখা গেল 200 থেকে 300 টাকা, এখন দেখা যায় যে একটা টিভি চলে, একটা ফ্যান চলে, 2-3টা লাইট জ্বলে, দেখা গেল টিভির বিলই আসে দেখা গেল মাস গেলে, বা ইলেকট্রিক বিলই আসে 1500-2000 টাকা বা 1000 টাকা এরকম বিল আসে। একটা টিভি চলে, ডিশ বিল, আগে দিতাম 100 টাকা, এখন ডিশ বিল দেওয়া লাগে 300 টাকা। তো এই 10,000-15,000 টাকা ইনকাম করে তো চলা মুশকিল, আর একটা ব্যবসা করে সারাদিনে কয় টাকা ইনকাম করবো? আমরা তো ছোটখাটো ব্যবসা করি, এমন তো না বড় সড়ো ব্যবসা করি বা চাকরি করি অনেক টাকা বেতন পাবো, তা তো না। এই 10 থেকে 15 হাজার টাকা বেতনে এখনকার যুগে 6-5 জনের ফ্যামিলি চলা যাবে না। নর্মালি বেতন বা ইনকাম সোর্স থাকা লাগবে 20 থেকে 18 থেকে 20 হাজার টাকা, হইলে দেখা গেল চলা যাবে। আজ দেখা গেল মাস কোনো রকম চলে গেল, মাসের শুরুতে যে সমস্যা, দেখা গেল টাকা নাই বা একটা অসুখ হলো, চিকিৎসা করার উপায় নাই, এই রকম অবস্থা। এই যে করোনার সময়তে যে অবস্থা হলো, যদি করোনার টিকাগুলো যদি বলতো যে 1000 টাকা করে কিনে লেওয়া লাগবে বা 500 টাকা করে কিনে লেওয়া লাগবে, আমাদের তো উপায়ই ছিল না, আমরা তো জীবনেও কিনতে পারতাম না। এই 500 টাকা 1000 টাকা দিয়ে একটা টিকা কিনে নেওয়া যাবে, তা তো জীবনেও হবে না। এই কারণে দেখা গেল, যাই হোক, তাও সরকার ফ্রিতে আমাদেরকে টিকা গেলে দিয়েছে, এই কারণে তাও ধরেন নিতে পেরেছি। আর যদি বলতো কিনে নিতে হবে, তাহলে তো উপায়ই ছিল না, একদমই অবস্থা খারাপ হয়ে যেত। আর করোনার মধ্যে তো কোনো ব্যবসাই করতে পারেনি, বাড়ি থেকে বাড়াতে দিত না বা সমস্যা হতো। এই যে 2টা বছর 1.5 বছর যে কষ্টটা গেল আমাদের, দেখা যাবে যে আরো 10 বছরও আমাদের বাংলাদেশের মানুষ এটা আমরা মেকআপ করতে পারবো না। এখন দেখা গেল কোনো রকম সারাদিন খাটে খুটে যায়, রাত গেলে বা শান্তি মতো একটু ঘুমাতে পারি, এটুকুই। দেখা যায় যদি আরো অবস্থা খারাপের দিকে যায়, তাহলে তো দেখা গেলো আমাদের চলাই মুশকিল হয়ে যাবে, আমরা তো আর মানে এইভাবে চলতেই পারবো না। আজই আল্লাহ না করে যদি কোনো একটা বড় অসুখ বিসুখ হয়ে যায়, তাহলে তো আমাদের চলা মুশকিল। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, ঠিক আছে, আমার জীবন কাহিনীটা শুনবেন, যদি ভালো লাগে কমেন্ট লাইক করবেন, এটাই শুভকামনা জানাই। আমি রাজশাহী থেকে বলছিলাম, মোহাম্মদ মনির, আসসালামু আলাইকুম।